কেটেছিলেন এগিয়েছি যে অনেক বই বাসনা মোরাকের পরে মনে হঠাৎ যেন আজ হলো খেয়াল কেটেছে কাল এসে শুধুই আমার স্রোতেরই কোথায় যে যাওয়া মনে আসার তোরই শুধুই কি বাবা বুঝি নিশানা তার সুদূর দিগন্তে আছে কি নেই কোন সুখের হদিশ কি জানি কোথায় আছি যেথায় বাধা সেথায় যেন বেড়েছি দেশ তারই ভালোবাসার আর কে বেশি পায় কখনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছো দু তীরে বাধা ও গঙ্গা তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কখনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছো দু তীরে বাধা ও গঙ্গা তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কখনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছো।